বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي أضاء الله دربي سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে মুমিনুন আয়াত নম্বর 91 তে ইরশাদ করছেন আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে, যে আল্লাহ পাক কোনো সন্তান গ্রহণ করেননি। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, আল্লাহ পাক কোনো সন্তান গ্রহণ করেননি, না ঈসা আল্লাহর সন্তান, না ওজাইর আল্লাহর সন্তান, যেমন ইহুদি খ্রিস্টানরা বলেছে, আর না ফেরেশতা মালায়েকা তারা আল্লাহর মেয়ে, আর না অন্য কেউ এরকম কিছু আছে, ওমা কানা মাহু মিন ইলাহ, আর না তার সাথে কোনো আর উপাস্য রয়েছে, আল্লাহর কোনো শরীক রয়েছে ইবাদত বন্দিগিতে, যে আল্লাহকেও দেবে তাকেও দেবে এমন কেউ নেই। না কোনো ওলি বুজুর্গ রয়েছে, না কোনো মনীষী রয়েছে, না কোনো বড় ব্যক্তিত্ব রয়েছে যে যাদের পুজো হবে উপাসনা হবে। যদি আল্লাহর সাথে অন্য কোনো এলা উপাস্য সত্যিকার অর্থে থাকতো, যে আসলে কেউ আছে, যেমন পৃথিবীতে সত্যিকার অর্থে বহু শাসক আছে, বহু রাজা মহারাজা আছে, বহু রাষ্ট্রের অধিনায়ক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি। যদি এমনটা হতো যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে, তাহলে প্রত্যেক ইলাহ প্রত্যেক উপাস্য নিজ নিজ ভাগ নিয়ে যা সৃষ্টি করেছিল, কখনো কখনো আলাদা তো হইতো, কম্প্রোমাইজ করে চিরকাল থাকা যায় না, কখনো কখনো আলাদা হয়। একসাথে বাপের পাঁচটা ছেলে ছিল, বেশ কিছুদিন ধরে ছিল এক অন্যে, কিন্তু তারপরে পৃথক হয়, এটা তো দেখা দিত। ওয়ালা আলা বাদহুম আলা বাজ, আর তাদের এক অপরের ওপর বিস্তার লাভ করত, চড়ে বসত। কোনো কোনো সময় তো দেখা যেত যে লড়াই যুদ্ধ শুরু হয়ে গেল, এক এলার এক উপাস্যর আর এক উপাস্যর সাথে লড়াই শুরু হলো, তাতে কিছু বিশৃঙ্খলা দেখা দিল পৃথিবীতে। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, তারা যে সব অবান্তর কথাবার্তা বলে তা থেকে আল্লাহ পাক পাক পবিত্র। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি অদৃশ্যের কথাও জানেন আর দৃশ্যও জানেন, যা দেখা যায় তাও জানেন, যা দেখা যায় না তাও আল্লাহ পাক জানেন। একমাত্র গায়ব আল্লাহ পাক তাহলে জানেন, আলিমুল গায়ব, এটি হচ্ছে আল্লাহ পাকের সিফাত গুণ। ফাতাআলা আম্মা ইউশরিকুন, তারা যা করে থাকে শিরক, তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মহান। কুর রাব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এখন শিখাচ্ছেন, যদি কোনো আজাব পৃথিবীতে আসে তাহলে দোয়া করো যাতে করে তুমি যাদের উপর আজাব আসবে তাতে পতিত না হও। কুল, হে নবী বলে দাও, রব্বে, হে আমার প্রতিপালক, ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, যা এই অবাধ্য জাতিকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তোমাদের উপর শাস্তি আসবে, আজাব নেমে আসবে, যদি এটা আমাকে দেখিয়ে দাও, হে পরওয়ারদিগার, হে প্রতিপালক, ফালা তাজআলনি ফিল কওমিল যালিমিন, জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমাকে করিও না, আমাকে তাদের দলে সামিল করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আজাব যখন আসে কোনো এলাকায় কোনো গ্রামে, তখন সেখানে দু চারটা ভালো মানুষ থাকলে, সত লোক থাকলেও তারাও তাতে পিষা যায়, কারণ আলাদা আলাদা করে বেছে দশটা লোক পাঁচটা লোক ভালো আছে আর অধিকাংশই দু চার হাজার খারাপ, তাহলে এই দু চার হাজারের মধ্যে থেকে দশটা লোক বান বন্যার আজাব থেকে আর অন্য কোনো আজাব থেকে, ঝড় তুফান আজাব থেকে বাঁচবে, এটা হয় না। আল্লাহ পাকের আজাব ব্যাপক আকারে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি মক্কায় আল্লাহ পাকের আজাব আসে বা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন, আর অবাধ্যরা রয়েছে, কাফের রয়েছে, সেখানে আল্লাহ পাকের আজাব আসে, তো আল্লাহ পাক দোয়া করতে বলছেন যে তুমি যেন সেখান থেকে নাজাত পাও। ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন, আর হে নবী শুনো, আমি যা তাদেরকে ওয়াদা দিয়েছি যে তাদের অবাধ্য হওয়ার কারণে শাস্তি আসবে, তা আমি তোমাকে দেখাতে লাকাদিরুন, অবশ্যই সক্ষম, আমি অবশ্যই দেখাতে পারবো, তোমার চোখের সামনে তাদের উপর আজাব আসবে আমি ইচ্ছা করলে। তবে তোমার কাজ হচ্ছে ভালো দিয়ে মন্দকে দূর করা। তাহলে কোথাও যদি অন্যায় বিরাজ করে, পাপ হচ্ছে, আল্লাহর দিনের ফরজ ওয়াজিব নষ্ট করা হচ্ছে আর হারাম কাজ করা হচ্ছে, তাহলে আপনি উত্তম পন্থায় সেগুলিকে দূর করার চেষ্টা করবেন। আপনার হাতে বল প্রয়োগ করা নেই, বল প্রয়োগ করা সরকারের কাজ, আর আপনি বল প্রয়োগের পথ নেবেন, সন্ত্রাসী হবেন, এটা ইসলাম নয়। তবে আপনার বাড়িতে আপনি যতটা বল প্রয়োগ করতে পারেন সেটা আপনার ফরজদারি। আপনার নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনি নিজেকে সংশোধন প্রথম করেন। ইদফা বিল্লাতি হি আহসানু সাইয়্যাতা, খারাপকে মন্দকে ভালো দিয়ে দূর করার চেষ্টা কর। মন্দকে ভালো দিয়ে দূর করতে হয়, উপদেশ দিয়ে কাজ হয়ে যেতে পারে, বোঝাবার চেষ্টা করেন। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আমি ভালো করে জানি আল্লাহ যা তারা বলে থাকে। আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে যেগুলি অবাস্তব কথা বলে, মিথ্যা কথা বলে, সে সম্পর্কে আমি জানি, সুতরাং আমি সব খবর রাখি। তোমার কাজ হচ্ছে ভালো দিয়ে মন্দকে দূর করা। ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আপনি উত্তম পন্থা অবলম্বন করবেন, যেখানে যেই রকমের চিকিৎসা হওয়া উচিত সেই রকমের চিকিৎসা করবেন। আপনি ভাববেন না যে আমি বল প্রয়োগ করেই মানুষের সংশোধন করব, না, বল প্রয়োগ করা এইভাবে নেই যেখানে আপনার ইখতিয়ার নেই। উত্তম চরিত্রের মাধ্যমে আপনাকে দাওয়াতের জন্য মানুষের অন্তর খুলতে হবে, দাওয়াতের রাস্তাকে, ইসলাম প্রচারের রাস্তাকে প্রশস্ত করতে হবে। তাহলে যারা তোমার শত্রু ছিল তোমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক এই কথাও আয়াতে উল্লেখ করেছেন, ফায়জাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়া, একজন তোমার শত্রু ছিল, আকীদার শত্রু ছিল, ধর্মের শত্রু ছিল, না হয় পারিবারিক শত্রু ছিল, অন্য কোন শত্রু ছিল, রাজনৈতিক শত্রু ছিল। ভালো দিয়ে মন্দকে যদি দূর করো তাহলে সেই ব্যক্তি শত্রু থাকার পরে কান্নাহু ওয়ালিউন হামিম, তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক তারপরে নবীকে দোয়া শিখাচ্ছেন, শয়তান সবসময় লেগে আছে, জিন শয়তান, সুতরাং পানা চাইতে বলছেন। অকুর, হে নবী বলো, রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শয়তান, হে প্রতিপালক আমি তোমার কাছে আশ্রয় চাইছি শয়তানের কুমন্ত্রণা থেকে। মিন হামাযাতিশ শয়তান ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আর আল্লাহ তোমার আশ্রয় চাইছি যে শয়তান যেন হাজির না হইতে পারে, আমার কাছে আসতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য একটি দোয়াতে রয়েছে এইভাবে পানা চেয়েছেন শয়তান থেকে, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শয়তানির রাজিম মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, হামজ শয়তানের হামজ থেকে ওয়াসওয়াসা কুমন্ত্রণ থেকে পানা চাইতে বলেছেন নবী সাল্লাম, এইভাবে দোয়া করেছেন। মানুষের মতের সময় যখন আসে, প্রত্যেক অবাধ্য গুনাহগার কাফের আর প্রত্যেক পাপিষ্ট যে কোনো রকম গুনাহ করেছে দুনিয়া ফিরে আসতে চায়, যারাই ত্রুটি করেছে ফিরে আসতে চায় দুনিয়ার দিকে। যখন তাদের কাছে মত চলে আসে, কালা তখন বলে রব্বের জেউন, আল্লাহ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, যাতে করে আমি ভালো কাজ করে আসতে পারি যা আমি ছেড়ে এসেছি, ধন সম্পদ ছেড়ে যাচ্ছি, অনেক কিছুই ছেড়ে এসেছি, জমি জায়গা, সেগুলিতে আমি ভালো কাজ করবো, দান খায়রাত করবো, আর আমি সৎকর্মশীল হয়ে যাব। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয় কাল্লা, কখনো না, আর যেতে দেওয়া হবে না, আজাব এখন অবলোকন করে নিয়েছো, দেখে নিয়েছো। ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা, এটি কথার কথা মাত্র, এটি তোমাদের মতো লোকদের বলার কথা বলো, একটি অর্থ। আর আরেকটি অর্থ তাফসির হচ্ছে যে এই রকম কথা মানুষ বলে আবার যদি ফিরিয়েও দিই কখনো সংশোধন করবেন, আবার ওই রকমই হবে। কুকুরের লেজ যতই মালিশ করেন আবার ওই রকমই হবে। তো তোমাদের ফিরিয়ে দিয়ে তোমরা সংশোধনের জীবন গড়বে, এটা হবে না আসলে, এটা শুধু তোমাদের মৌখিক কথা। আর তাদের সামনে একটি শক্ত পর্দা রয়েছে, বারজাখ আর রয়েছে, এলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। মানুষ যখন মারা যায় তারপরে একটা প্রাচীর তৈরি হয়, বারজাখ। এই জন্য এই জীবনটাকে বারজাখি জীবন বলা হয়। আখেরাত আর দুনিয়ার মাঝখানে এই কবরের জীবনটা হচ্ছে বারজাখি জীবন, মানে এই আড়ের জীবন। এখন জান্নাতেও পৌঁছেনি কিন্তু জান্নাতের নিয়ামত পাবে সৎকর্মশীলরা, জাহান্নামে পৌঁছেনি কিন্তু জাহান্নামের শাস্তি পাবে পাপিষ্টরা, আর দুনিয়াতেও আর নেই। আর এমন আর তৈরি হয়ে গেছে দুনিয়ার মাঝে যে দুনিয়ার দিকে আর ফিরে আসতে পারবে না। সুতরাং এই ভ্রান্ত আকীদার খণ্ডন যে একশ্রেণীর লোকেরা রাখে যে মানুষ মরে যাওয়ার পরে ভূত পেরেত হয়ে ফিরে আসে, এই আকীদা ভ্রান্ত আকীদা। তারপরে অনেক যারা মূর্খ মুসলিম এরকম বিশ্বাস রাখে, বাপ মাকে স্বপ্ন দেখেছে, বাপ মা ফিরে এসছে স্বপ্নে, মানে ফিরে চলে এসছে আখিরাত থেকে, না, এইসব মিথ্যা কথা। আর একটা ভ্রান্ত আকীদা আছে মুসলিম সমাজে, 15 শাবান যাকে শবে বরাত বলে বিদাতি ভাষায়, এই 15 শাবানে যত মৃত লোকেরা মারা গেছে তারা ফিরে আসে, বাড়ি দেখতে আসে, স্ত্রীকে দেখতে আসে, ছেলে মেয়েদের দেখতে আসে, সেই জন্য হালুয়া রুটি করে ওই বিধবা মহিলা নিয়ে বসে থাকে, একটু খেয়ে দিয়ে যাবে, আর ফকির মিসকিনকে সেদিন খাওয়ায়। এই বিদাতি আকীদা রয়েছে। এই আয়াত তার খণ্ডন করে, কোরআন সুন্নায় সমস্ত রকমের সংশোধনের সম্বল রয়েছে। বারজাক আর তৈরি হয়ে গেছে, আপনার স্বামী কখনো ফিরে আসবে না, আপনার বাপ মা কখনো ফিরে আসবে না। আল্লাহ পাক বলেছেন ফায়জা নুফিখা ফিস্সুর, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, সেই দিন কোন রকমের আত্মীয়তার বন্ধন থাকবে না, কেউ কাউকে চিনবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, আর কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সেই দিন যার নেকির দাঁড়িপাল্লা ভারী হবে, ফাউলাইকাহুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যেসব লোকের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, নেকি কম গোনাই বেশি, এরাই নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে, সুতরাং জাহান্নামে চিরকাল থাকবে। তালফাহ ওজুহামুন নার, আর তাদের চেহারাকে মুখমণ্ডলকে জাহান্নামের আগুনে দগ্ধ করবে, তালফাহ ঝলসিয়ে দিবে। অহম ফিহা কালে হন, আর তাতে তারা বিভৎস চেহারা নিয়ে থাকবে, বিভৎস চেহারা। কালে হন বলা হয় যে গরম পানি যদি চেহারার ওপর পড়ে তাহলে ঠোঁট নেমে আসে আর দাঁতগুলো বেরিয়ে যায়, বিভৎস চেহারা। এইরকম শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেবেন ওইসব কাফের, মুশরিক, গুনাহগার, পাপিষ্ট, অবাধ্য, যারা এই দুনিয়ার কর্মক্ষেত্রে যথাযথ কর্ম করেনি। তাদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর জাহান্নামে তারা দগ্ধ হবে, তাদের চেহারা হবে বিভৎস। এসব কথা বলার পরে আল্লাহ পাক বলছেন যে তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আল্লাহ পাক ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আল্লাহ পাক বলছেন যে আমি বলবো তাদেরকে, আমার আয়াত কি তোমাদেরকে পাঠ করে শোনানো হয়নি, কোরআনের নাম শোনোনি, কোরআনে কেরিমের বিধিবিধানের কথা শোনোনি, কত সুন্দর বিধিবিধান। ফাকুনতুম বিহা তুকাযিবুন, কিন্তু তোমরা এই কোরআনকে মিথ্যা মনে করেছিলে, মানব রচিত, আর না হলে এটাও যেমন ওটাও তেমন, সবটাই ঠিক, এটাও চলে ওটাও চলে, আর না হলে পেট পূজারি, পেটের গরজ পুরা হলেই হইলো, দুনিয়ার ভোগ বিলাস হাসেল হলেই হইলো, এটাও মানি না ওইটাও মানি না কোনোটাই মানি না, আমি শুধু পয়সা চিনি, নেতৃত্ব চিনি, যেমন অধিকাংশ লোকের অবস্থা। আল্লাহ পাক বলছেন যে তারা তখন বলবে, কালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের ওপর আমাদের দুর্ভাগ্য চেপে গিয়েছিল, মানে দুর্ভাগ্য আমাদেরকে পরাস্ত করে দিয়েছিল, ভাগ্য খারাপ। শুধু ভাগ্যের উদয় পড়লে হবে না, ধর্মের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে না, ওই রকমই মেহনত করতে হবে দিনের ক্ষেত্রে, যেমন দুনিয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেন, ভাগ্যের উপরে ছেড়ে দেন না দুনিয়াকে, যে ভাগ্যে থাকলে টাকা চলে আসবে, ভাগ্যে থাকলে পাসপোর্টও করবো না, ভিসাও লাগাবো না, রিয়াল ডলার চলে আসবে, এমন কোন বেকুফ আছে পৃথিবীতে? ভাগ্যে থাকলে পড়াশোনা হয়েই যাবে, স্কুলে যাওয়ারও প্রয়োজন নেই, আর স্কুলে আমার ছেলেকে পাঠাবারও প্রয়োজন নেই, আর এত টাকা ফিস দিয়ে লেখাপড়া করাবার প্রয়োজনও নেই। আছে কি কোনো বাপ মা এরকম করে? তাহলে কর্ম করছেন, দুনিয়ার কর্ম করছেন, ওই রকমই আখেরাতের দিনেরও কর্ম করেন, আল্লাহ পাক ভালো তৌফিক দেবেন। ওয়া কুন্না কওমান দাল্লিন, আর আল্লাহ পাক বলছেন যে ওই জালেমরা জাহান্নামে বলবে, আল্লাহ আমরা পথভ্রষ্ট ছিলাম, রব্বানা আখরিজনা মিনহা, সুতরাং আল্লাহ আমাদেরকে বের করো একবার। ফাইন উদনা, তারপরে যদি আবার ফিরে যাই, আবার পাপ করি, ফাইন না জালেমুন, তখন তুমি জালেম বলিও, তাহলে জালেম হব, একবার চান্স দাও। আল্লাহ বলবেন, কাল ইকসাউফিহা, লাঞ্ছিত অপদস্থ হয়ে থাকো এখানে, ওয়ালা তুকাল্লিমুন, সাবধান কথা বলবে না। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুন, আমার বান্দাদের মধ্যে একটি দল বলতো, তারা মুমিন ছিল, রব্বানা আমান্না, হে আমাদের প্রতিপালক, আমরা বিশ্বাস করেছি, সুতরাং ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দাও, ওয়ারহামনা, আমাদের উপর দয়া করো, ওয়ান্তা খাইরুর রাহিমিন, আর তুমি সবচাইতে বেশি দয়ালু, দয়ালুদের সবচাইতে বেশি দয়ালু। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অন্তর। কিভাবে অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায়।

আর তুমি সবচাইতে বেশি দয়ালু, দয়ালুদের সবচাইতে বেশি দয়ালু। ফাত্তাখাজ তুমুহুম সিখরিয়ান, কিন্তু এই মমিন সৎকর্মশীলদেরকে তোমরা ঠাট্টা তামাশা করতে, আরে মৌলবাদী সন্ত্রাসী, এইভাবে নানান ভাষা দিয়ে কটাক্ষ করা। এখনো ধর্মকর্ম, দুনিয়া কোথায় চলে গেছে, আর এখনো তুমিও মসজিদ মাদ্রাসা ছাড় বুঝো না কিছু। সুবহানাল্লাহ, এসব কথা যদি কোন মুসলিমের জবান দিবে রই, তো এই এক কথাতেই সেই ইসলাম বিমুখ মুরতাদ। আল্লাহ পাক বলবেন যে তোমরা ঠাট্টা করেছিলে তাদেরকে, হাত্তা আনসাউকুম যিকরি, এমনকি তোমরা আমার উপদেশ থেকে ভুলে গেছিলে, তোমাদেরকে এইসব পাপ আমার উপদেশ থেকে আমার বিধান থেকে ভুলিয়ে দিয়েছিল। ওয়াকুনতুম মিনহুম তাযহাকুন, আর এই সৎকর্মশীল লোকদেরকে নিয়ে তোমরা হাসাহাসি করতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজকে যেহেতু তারা পৃথিবীতে ধৈর্য ধারণ করেছিল সেই জন্য তাদেরকে উত্তম প্রতিদান দেব। আন্নাহুম হুমুল ফায়েজুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই কামিয়াব, আর তোমরা হতভাগা। তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে কতদিন থেকে এসেছিলে দুনিয়ায়, তালা কামলাবেস তুম ফিল আরজে আদাদ সানিন, তোমরা পৃথিবীতে কত বছর থেকে এসেছিলে, কত বয়স ছিল, কতদিন সুযোগ পেয়েছিলে। কালু, তখন তারা বলবে লাবেস না ইয়াওমান আও বাদা ইয়াওমিন, আল্লাহ একদিন মাত্র সুযোগ পেয়েছিলাম, অথবা দিনের কিছু অংশ, দশ বারো ঘন্টা ছিলাম। ফাস আলিল আদ দিন, আল্লাহ ভালো করে জানার নেই, খেয়াল নেই, তো যারা গণনাকারী তাদেরকে জিজ্ঞাসা করো, অর্থাৎ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করো, ওরা তো জানবে বেশি। এটা একটা তাফসির, কেউ বলছে আদ দিন মানে ফেরেস্তারাকে জিজ্ঞেস করো, আর কেউ কেউ বলেছেন না ফাস আলিল আদ দিন মানে আমরা অত জ্ঞানী গুণী ছিলাম না, আমাদের মধ্যে যারা শিক্ষিত মানুষ ভালো অঙ্ক বুঝতো তাদেরকে জিজ্ঞাসা করো, তারা বলতে পারবে যে পৃথিবীতে কতদিন থেকে এসছি। কালা ইন লাবিস তুম ইল্লা কালিলা, এইরকম অল্প সময় কেন বলবে, অথচ ষাট সত্তর বছর, একশো বছর, দুশো বছর অনেকে থেকেছে, অনেকে হাজার বছর থেকেছে আগের উম্মতের লোকেরা, কিন্তু বলে একদিন অথবা তার কিছু অংশ থেকে এসছি। কারণ এমন মহা সংকট আসবে, আজাব জাহান্নামের, যে দুনিয়ার সুখ শান্তি সব ভুলে যাবে, মনে হবে যে ছিলাম কোনো কালে কিছুদিন, কিছু সময়, অল্প কয়েক ঘন্টা। আল্লাহ পাক বলছেন যে হ্যাঁ, তোমরা পৃথিবীতে অল্প সময় ছিলে, আখেরাতে চিরকাল থাকতে হবে, তার তুলনায় দুনিয়াতে অল্প সময় ছিলে, কিন্তু সেটাকে কামড়ে ধরেছিলে, মনে করছিলে যে এখানে দীর্ঘকাল থাকবো। লান্নাকুম কুনতুম তাআলামুন, তোমরা যদি জানতে এই রহস্য যে দুনিয়া আখেরাতের তুলনায়, জান্নাতের সুখের জীবনের তুলনায় তুচ্ছ, তাহলে তোমরা এইরকম হতে না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই ভ্রান্ত ধারণা রেখেছো, চিন্তা রেখেছো যে তোমাদেরকে আমি বেকার সৃষ্টি করেছি, আবাসা অনার্থক সৃষ্টি করেছি, খেলতামাশার জন্য, কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি, না কখনো না, প্রাকৃতিকভাবে তোমরা সৃষ্টি হয়ে গেছো, ছিলে বানর আর তারপরে তখন মানুষ হয়েছ, ধীরে ধীরে লেজ কেটে পড়েছে, খসে পড়েছে, না কখনো না, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ করেছি, আদম থেকে সৃষ্টি করেছি, এবং আমি সৎ গরজ নিয়ে সৃষ্টি করেছি, যার ফল তোমরা পাবে তা হচ্ছে জমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন যাপন করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি এ ভেবেছিলে যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, আল্লাহ পাক যিনি একমাত্র অধিপতি, যিনি চিরসত্য, তিনি মহান, লা ইলাহা ইল্লাহু, তিনি যখন মহান, তিনি যখন একমাত্র অধিপতি, তিনি ছাড়া আর কেউ এবাদতের হক রাখে না, একমাত্র তিনি মাবুদ। হুয়া রব্বুল আরশিল করিম, তিনি সম্মানিত আরশের মালিক। ওমাইয়াদু মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্যকে, অন্য ইলাহকে যেই ব্যক্তি ডাকবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে যে দোয়া করবে, লা বুরহান আল্লাহু, এর কোনো প্রুফ নেই, কোনো দলিল নেই, শিরকের দলিল প্রমাণ সনদ আল্লাহ কোনো যুগে নাজিল করেননি, মানবরচিত। ফাইন্নামা হিসাবহু ইনদা রব্বি, এর হিসাব নিকাশ রবের কাছে হবে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, জেনে রাখো যে কাফের এরকম যারা মুশরিক, আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে, অন্যের পুজো করেছে, কখনো পরিত্রাণ পাবে না। অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে নবী তুমি বলো আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি দয়া করো, আর তুমি সর্বোত্তম দয়াকারী। এখানে আমাদের তাফসীর সূরা মুমিনুন শেষ হচ্ছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে মাইক নিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। শয়তানে একটা সিদা না দেওয়ার কারণে যদি ওকে জান্নাত থেকে বের করা হয়, আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না, চিরতরে জাহান্নামে যাবে, তাহলে মানুষ আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, সতেরো রিকাতে ৩৪টা সিদা আছে, আমরা প্রতিদিন নষ্ট করছি, তাহলে আমরা কি করে কুন্দলিল্লা জান্নাতে যাবো? ইবলিশ শয়তান একটা সেজদা অস্বীকার করে চিরকালে জাহান্নামী হয়েছে। শুধু একটা সেজদা অস্বীকার করেনি, আল্লাহ এটা মানতে পারি না, আমি শ্রেষ্ঠ আর সে ছোট, কেন আমি তাকে সেজদা করব? অস্বীকার, আল্লাহর বিধান অস্বীকার করেছিল। তো ভাই বলছেন যে যারা নামাজ পড়ে না তারা প্রতিদিন 17 রাকাত নামাজে 34টা সেজদা এরা করে না, তাহলে এরা কি করে জান্নাতে যাবে? হ্যাঁ ঠিকই, অবশ্যই বেনামাজি সম্পর্কে সঠিক মত হচ্ছে যে বেনামাজি কুফরি করল, যে কুফরি ছোট কুফরি না বড় কুফরি তাতে দ্বিমত ওলামাদের থাকলেও তারপরে তার নাম কুফরি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ফাকাদ কাফারা বলা হয়েছে, কাফের হয়ে যাবে, ফাসাকা বলা হয়নি, অথচ আরবি ভাষায় ফাসাকা শব্দটি ছিল। সুতরাং নামাজের বিষয়টি এত হালকা নয় যত আমাদের মুসলিম সমাজের লোকেরা মনে করেছে। আমি তো অন্যায় করি না, অথচ সবচেয়ে বড় অন্যায় হচ্ছে বেনামাজি হওয়া, নামাজ ছেড়ে শুয়ে থাকা। সুতরাং নামাজবিহীন জান্নাতের আশা করা একেবারে বেকার কথা, নামাজবিহীন কখনো জান্নাতের আশা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন, আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ন ব্যাংক, কোয়াড্রান কোর্ট 48 গ্যালথরপে রোড, বার্মিংহাম UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52 LOYD 3096340102410241, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। Peace TV, মানবতার সমাধান। চারদিকে চলছে এক জোয়ার, বিদআতের প্রচন্ড ঝড়ে লণ্ডভণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, পিচ্ছিল স্বরূপে জান্নাতি কাফেলা, জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান, সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার। কালিমা আবেদন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 আর পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়।